بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فيا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. মৃতকে দাফন কার্য সম্পর্কে আলোচনা চলছিল, সে বিষয়ে আজকে আলোচনা। শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াইজুজু ফিল কবরি আল-লাহদু ওয়াশ-শাক। লিজরিয়ানি আল-আমালি আলাইহিমা ফি আহদি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকিন আল-আউয়াল আফদাল। কবর দু রকমের কবর হয়, একটা হচ্ছে লাহদি অথবা বগলি, চিনে আপনার বগলি কবর, এখানে যেটা দেওয়া হয় লাহদি বলা হয়। আর আরেকটা হচ্ছে শক, অর্থাৎ সিন্ধুকি। বাংলাদেশে বেশিরভাগ মনে হয় সিন্ধুকি, আর কোনো কোনো জায়গায় বগলি কবরও আছে। আছে তো, বলছেন উভয় প্রকার কবর দেয়াই জায়েজ, কিন্তু লাহদি কবর অর্থাৎ কবর খোদাই করার পরে কিবলার দিকে জায়গা খনন করা হয় মৃতকে রাখার জন্য, এটাকে বলা হয় লাহদি কবর। আর সিন্ধুকি সোজা কবর খোদাই করা হয়, বাংলাদেশের চলে সবাই জানে। তো উভয়টাই জায়েজ, তবে উত্তম হলো লাহদি। তবে কোন জায়গায় যদি লাহদি কবর খোদা সম্ভব না হয়, যেভাবে বাংলাদেশে বেশিরভাগ, তবে সেখানে কি হবে, শাক অর্থাৎ সিন্ধুকি। এক্ষেত্রে কয়েকটি হাদিস তিনি উল্লেখ করছেন। প্রথম নম্বর, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال لما توفي النبي صلى الله عليه وسلم كان بالمدينة رجل يلحد وآخر يضرح، فقالوا نستخير ربنا ونبعث إليهما، فأيهما سبق تركناه فأرسل إليهما، فسبق صاحب اللحد فلحدوا للنبي صلى الله عليه وسلم. أخرجوا ابن ماجه والطحاوي وأحمد. أنس بن مالك رضي الله عنه قرن تكون الله رسول صلى الله عليه وسلم وفاته وطلب جن لما توفي النبي صلى الله عليه وسلم جهن النبي كريم صلى الله عليه وسلم وفاته قرماني كي أولا ميتو هلو تينا تبين مراجة تنكينا وجراب النبي مراجة نكي لكم ها استغفر الله العظيم. یہ تو جاہل، ہر کا کیا بولے جاہل. لما توفی النبی صلی اللہ علیہ وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জান কবজ করা হলো, যখন তিনি মারা গেলেন, ওই সময় মদিনায় দুই ব্যক্তি ছিল যারা কবর খনন করত। একজন লাহদি বগলি কবর খুঁজতেন আর আরেকজন সিন্দুকি কবর খুঁজতেন, দুইজন ছিলেন। তো সাহাবায়ে কিরাম বললেন, নাসতাখিরু রাব্বানা ونبعث إليهما فأيهما سبق تركناه تهم ترى بل أمر آمدير روبرتك إركستك كلام شيء আর এই দুইজনের দিকেই আমরা মানুষ পাঠাবো, যিনি লাহদি বা বগলি কবর খুঁজেন তার কাছেও পাঠাবো, আর যিনি সিন্ধুকি কবর খুঁজেন তার কাছেও পাঠাবো। এদের মধ্যে যে ব্যক্তি আগে আসবে সেই কবর খোদাই করবে। তো তারা লোক পাঠালেন, আগে চলে আসলো সাহেবুল লাহদ, যিনি লাহদি বা বগলি কবর খুঁজেন উনি আগে চলে এলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাহদি কবর খোদাই করা হলো। কথা বুঝছেন? তাহলে নবীর কবর সিন্ধু কি নাকি? না, লাহদি কবর, বগলি কবর। তো এটা বলছেন উভয়টাই জায়েজ, কিন্তু এটা উত্তম। অন্য আরেকটি রওয়ায়াত পেশ করছেন, عن عامر بن سعد بن ابي وقاص عن ابيه انه قال عامر بن سعد كان باب থেকে বলেন তার বাপ হলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনি বলেছেন, তোমরা আমার জন্য লাহদি কবর খুঁজবে আর আমার উপর ওয়ানসিবু আলাইয়াল লাবিনা নসবান, লাবিন মানে কাথাইট, আমার উপর রাখবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে করা হয়েছিল। আমরা এখানে দেখতে পাই কবরস্থানে যান তো, মাঝে মধ্যে যান না, যারা কবরস্থানে গিয়েছেন দাফন কার্য দেখেছেন একটু হাত তুলেন তো, কয়জন দেখেছেন? আপনারা দেখেছেন দাফন কার্য? আচ্ছা, মাশাআল্লাহ। তবুও বেশিরভাগ দেখেনি আর কি। এই জন্য মাঝে মধ্যে যাওয়া দরকার, কিরকম কবর খুঁজাই করে দেখেন, দাফন করে কিরকম, যারা সালাতুল জানাজা তো পড়েন, দাফন কার্য মাঝে মধ্যে শরীক হবেন, এমনি ভাবে কবর জিয়ারত করবেন মাঝে মধ্যে, কিন্তু সুন্নত তরিকায় বিদাত সামিল করবেন না, যেভাবে পূর্বে আলোচনা হয়েছে অনেক আলহামদুলিল্লাহ। তো দেখবেন ওখানে কাঁচা ইট তৈরি আছে, লাহদি কবর তো উপরে দেখবেন, মৃতকে ওখানে রাখার পরে এর উপরে কাঁচা ইট রাখা হয়, আর কাঁচা ইটের ফাঁক পূর্ণ করা হয় কাঁচা মাটি দিয়ে, ঠিক না? কাঁচা মাটি দিয়ে দেখবেন পানি দিয়ে, তারপরে তার উপর মাটি ঢালা হয়। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাহদি কবর খোদাই করা হয়েছিল, ওইভাবে তোমরা আমার কবর খোদাই করবে লাহদি। আর যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাঁচা ইট রাখা হয়েছিল, ওইভাবে আমার উপর তোমরা কাঁচা ইট রাখবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ মুসলিমে। তো কি বলেন, আমরা সবাই মরব কিনা? কে বলছে যে বলবো মরব না? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ولا تموتن الا وانتم مسلمون محمد رسول الله صلى الله عليه وسلم خطبه الحاجه তার জিকির বাসনের পূর্বে এই আয়াতগুলি পাঠ করতেন, তিনটি আয়াত বা চারটি আয়াত, আমি এগুলো পাঠ করেছি অবশ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, এই মানদার হন, তোমরা যেভাবে আল্লাহকে ভয় করা উচিত সেভাবে ভয় করো। দুনিয়াকে ওরা দিলেন, তো আল্লাহকে ভয় করা হলো? মুসলিম আখিরাতকে অগ্রাধিকার দেয়, ওই জিনিসটা অগ্রাধিকার দেয়। আপনি তো সবসময় দুনিয়াই, দুনিয়া থেকে অগ্রাধিকার দিয়ে সালাতের সময় সালাত পড়ে না। কোন কোন মানুষ এমন আছে হয়তো সালাত পড়ে একসাথে মাগরিব এশা, এই অনুযায়ী আছে, আছে কিনা আমাকে বলেছি। আবার অনেক তো সালাত পড়ি না, আগে ডিউটি তারপরে সালাত। ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا صلاه للدش سنه الفرج وانت যে সময় মুয়াজিন বলছে আল্লাহু আকবার আর আপনি ওই সময় ডিউটি কাজে লিপ্ত কাজে مشغول এই মুহূর্তে যদি আপনার মৌত আসে তো কি অবস্থা হবে? ভয় করো আল্লাহকে, কোন দিন মৌত আসবে? শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া। কালকে একটা লোক দেখলাম এই ক্লাস থেকে বের হয়েছে, মানে হজ করেছে আমাদের সাথে, ক্লাসে আসে আল্লাহ আলম কোন নিয়তে আসে বলে তো তার ব্যাপার। এখান থেকে খাবার খেয়ে ওখানে গেছে, গাড়ির সামনে আলোতুন শুরু করে দিয়ে যেটা, আর এত ঘৃণিত গন্ধ, আমি দূর থেকে ফলো করেছি তো আমাকে দেখে আবার পালিয়ে পালিয়ে গেছে আর কি দিকে গেছে। হয়তো এখানে আমি যেহেতু ক্লাস করি তো ওখানে গেছে, হয়তো আমাকে আমি যেন দেখলে যদি কিছু বলে এই জন্য হয়তো চুকেছে, কিন্তু মনে হয়তো মান সম্মান নাই। এরকম কিছু মানুষ আছে ক্লাসে, মাঝে মধ্যে একটু দুইটা আছে, ইজ্জত বলতে কিছু নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এরকম হলে হবে? সেন্টারে খেলো, দশ শূন্য, ওখানে গিয়ে শুরু হয়ে হারাম, কত রকমের বিয়াত, আর কতদিন বিয়াদি করবে? অনেক লোক হজ করলো, হজ করে সপ্তাহ দুই সপ্তাহ সলাৎ করে সলাৎই নেই, বাকি তো কেউ কেউ হচ্ছে খারাপ, হজ করেছে, হজ করার পরে দরজা আসে না আর লোকজনকে বাধা দেয়, এরকমও শুনেছি। আপনারা কি বলেন, আছে কিনা এরকম? আছে, কারণ আমি মিথ্যা বলছি না, আমার কাছে সংবাদ পৌঁছেছি। হজের আগে একদম হয়ে যায় আল্লাহ বলি, ওই চার হাজার রিয়ালকে বাঁচার জন্য আর কি, উদ্দেশ্য তো হজ না। যদি হজ হয় তাহলে বলেন তো আপনি বর্তমানে সালাত পড়েন, বহুত পর্যন্ত সালাত ছাড়বেন? না। ওয়া উযরাত রাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হজ করবেন কার উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর বিধান পালন করলেন। যদি উদ্দেশ্য হয় যারা যারি আল পাঁচ হাজার রিয়াল পাঁচলাম ওখান থেকে গেলে, এরকম হজই নেই, নিয়ত খালিস করতে হবে। তো আবার দুই প্রকার হয়, একটা হয় লাহি আর বগলি বগলি কবর, আর আরেকটা হচ্ছে সিন্ধুকি চক। উভয়টাই কি আছে? জায়েজ, কিন্তু উত্তম হলো লাহদি। তবে যেসব স্থানে লাহদি কবর সম্ভব না, সেসব স্থানে সাক্ষী অথবা সিন্ধুকি কবর দিতেই হবে, সেটা অন্য কারণ। এক্ষেত্রে শেখ আরো হাদিস পেশ করেছেন, দু একটা বলার প্রয়োজন নেই, এটা হচ্ছে বিশুদ্ধ, তাই এটি এটাই বললাম। ولا باس من ان يدفن فيه اثنان او اكثر عند الضروره যদি প্রয়োজন হয় অপারগতা অবস্থায় একই কবরে দুইজন বা তিনজন কে দাফন করা যেতে পারে, দুইজন বা এর থেকে বেশি প্রয়োজন হলে, এরকম হয় কিনা? যেমন একসাথে অনেক লোক মারা গেছে কতটা কবর উঠবেন? এই অবস্থা এটা যাই যাচ্ছে, দুইজন বা তিনজন একসাথে রাখা, তবে নিয়মতান্ত্রিক, আল্লাহ আমাদের হেফাজত করুন। একদিন মরতে হবে, কত মৃত্যুর ঘটনা আপনারা দেখছেন বর্তমানে এই যান্ত্রিক যুগে। সারা বিশ্বের দিকে একটু তাকাই, এখানেও দেখি কোনো কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে চারজন পাঁচজন লোক মারা যায় একসাথে। কোনো কোনো সময় বাংলাদেশে আপনারা দেখেন না, নৌকা ডুবে মঞ্চ ডুবে শত শত লোক মারা যায়। ইন্নালিল্লাহ। ইদানিং জলোচ্ছ্বাস হচ্ছে না, এর পূর্বে কয়েকবার এরকম জলোচ্ছ্বাস হয়েছে, হাজার হাজার অথবা লাখের অধিক লোক মারা গিয়েছিল একবার উড়িষ্যার সেই ঘটনায়, ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত কর। তুই সবসময় আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করা দরকার। ওজন বুধে একজনের বেশি একই কবর রাখা যায়, এক্ষেত্রে কয়েকটি হাদিস একটি হাদিস বলব। প্রথম তিনি যে হাদিসটি বলছেন তা হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা রাজুলাইনি ওয়া সালাসা মিন কাতলা উহুদ ফি থাওবিন ওয়াহিদ ثم يقول أيهم أكثر أخذا للقرآن. الرسول صلى الله عليه وسلم وهدى الجدد إلى مرايسا فأشهد هيسا رضي الله عنه مين فادر كيف دويجن باتينجن كوري ايكي كبوري برجن ثوب واحد كبورنا يترك توكي كورا جبه একই কাপড় দিয়ে দুজনকে জড়িয়ে ওইটা হচ্ছে তাদের কাফন, আর কবরে একই কবরে দাফন করা হয়েছে। ওই সময় জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মধ্যে থেকে কে বেশি কোরআন জানে। কে বেশি কোরআন জানে আপনার কোরআনের আলোচনায় বাজনা বাজাবেন না, বুঝছেন? অফ করবেন, যাদের মোবাইল চালু বন্ধ করে দিন। এটা হচ্ছে শয়তান, শয়তানের লঙ্কা, আর কত বাজাবেন, অফ রাখেন। আইয়ুহুম আকসারু আখযান লিল কোরআন জিজ্ঞেস করতেন এদের মধ্যে থেকে কে বেশি কোরআন জানে। যখন বলা হতো অমুক, তখন ওকে লাহদে কবরে আগে রাখা হতো কিবলামুখী করে। তাহলে কোরআন যে বেশি জানে কবরেও তাকে আগে রাখবেন, ঠিক না? আর সলাতেও তাকে ইমামতিতে দিবেন। আর কিয়ামতের দিন সাহেবুল কোরআন কে রব্বুল আলামিন বলবেন ইকরা ওয়াক্কিল كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها. তুমি কোরআন পড়ো আর সুন্দর করে পড়ো আর উপরে উঠতে চড়তে থাকো, কারণ তোমার শেষ স্থান ওই জায়গায় যেখানে তোমার কোরআন পাঠ শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। তো নিজেও কোরআন জানেন না, বাচ্চাদেরকে শিখাবেন না, আর নিজেরা শিখবেন না? যতটুকু পারেন শিখেন, কত বলবো, নিজের নিজের কাম নিজে করুন, বুঝছেন? মানুষের কাম করে না, কাম ছাড়ে না, কাম আছে, কাম তো আছে, ঠিকই তো আছে, কাজ আছে, আছে, কিন্তু যে কাম যে কাজ আপনার নিজের জন্য থাকবে ওইটা আমরা পিছনে। দুনিয়া কামাই করে রাখবো এক বিল্ডিং, বলেন তো আপনি মারা যাওয়ার পরে ওইগুলো আপনার সাথে যাবে? এক কোটি ব্যালেন্স 10 লাখ, জনতা ব্যাংক নাইলে, ইসলামী ব্যাংক নাইলে, কি ব্যাংক, কি ব্যাংক, কত ব্যাংক, হ্যাঁ, সরাসরি সুদ হোক অথবা সরাসরি সুদ না হোক, কবে বলেন তো মজুদ ব্যাংক ব্যালেন্স। ইয়া ফুলুস, ইয়া ফুলুস, যখন বলা হয় কোরআন শিখার জন্য আসে ধরছে কোরআন, সময় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলহামদুলিল্লাহ জানে না, অনেক মুসলিম জানে কিন্তু অশুদ্ধ, আর তাহিয়াত জানে অশুদ্ধ, অথবা অনেক আছে জানেই না। আমি কত লোককে জিজ্ঞেস করি আর তাহিয়া দেয়াল আছে বলে আমি জানি না। আপনারা কিভাবে আমি মিথ্যা বললাম নাকি? বললাম মিথ্যা বলিনি। দুঃখ লাগে যখন মুসলিম বলে আর তাহিয়া জানি না, মুসলিম জিজ্ঞেস করে যারা কোরআন পড়ায়, এখানে যারা কোরআন পড়ায় এদেরকে জিজ্ঞেস কর, আমি নিজেও পড়াই। সুবহানাল্লাহ। আর যখন বলা হয় একটু শিখেন, শেখার জন্য আসেন, না সময় নাই, শুধু ফুলুস আর ফুলুস। তার বিল্ডিং নিয়ে যাবে, বিল্ডিং এনে করে, তুমি বিল্ডিং আর কোটিপতি। তুমি যখন মারা যাবে তোমাকে দাফন করার আগেই লোকজন তোমার সম্পত্তি বন্টন করার জন্য লড়াই শুরু করে দেয়, করে কিনা? হ্যাঁ রে, দুনিয়া আর দুনিয়া, তোমার মাল কোনটা, যেটা তোমার সাথে থাকবে, আর যে মাল তোমার সাথে যাবে না ওই যে তোমার মাল না। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে থেকে কে আছে যার উত্তরাধিকারীর মাল তার কাছে তার নিজের মাল থেকে বেশি প্রিয়? উত্তর দিন আপনারা, আমার কথা বুঝতে পারছেন? আপনারা আপনাদের উত্তরাধিকারীর মালকে বেশি ভালোবাসেন না আপনাদের নিজের মাল নিজেদের মালকে বেশি ভালোবাসেন? কথা বুঝছেন? তাহলে সবাই বুঝেন তো বাংলা, আমি তো আর উর্দু বলিনি তো, কারণ অনেকে উর্দু জানে কিন্তু অনেক সময় উর্দু বুঝে না, এমনি গিয়ে তাকিয়ে আছে। কারণ একটা শব্দ যদি অনেক সময় আছে, এক শব্দ যদি না বুঝে হয়তো বক্তব্য সম্পূর্ণ বক্তব্য হয়তো 15 মিনিটের বক্তব্য নাও বুঝতে পারে, এরকম হয় কিনা? বাংলা নবী কেল্লা, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মধ্যে থেকে কে আছে যার কাছে তার উত্তরাধিকারীর মাল তার নিজ মাল থেকে বেশি প্রিয়? সাহেব কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন হয় না, কে বলবে না? নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মাল তোমার সাথে যাবে ওইটা হচ্ছে তোমার মাল, আর যেটা রেখে যাবে ওইটা হবে তোমার উত্তরাধিকারীর মাল। আচ্ছা বলেন তো, কোরআন যদি আপনি শিখেন, আত্তাহিয়াত শিখেন, সালাতের তরিকা শিখেন, ওইটা আপনার সাথে যাবে না আপনার উত্তরাধিকারীর জন্য রয়ে যাবে? সাথে যাবে। সালাত পড়লেন আপনার সাথে যাবে, বুঝলেন? আর দুনিয়া কামাই করলেন, যেটা রয়ে গেল এটা আপনার উত্তরাধিকারীর মাল। তবে মাল যেটা আপনি সদকা খয়রাত করলেন এটা আপনার জন্য থাকলো, বাচ্চাদেরকে খাওয়ালেন এটা আপনার জন্য থাকবে যদি নিয়ত খালিস হয়। কিন্তু সবসময় ইয়া দুনিয়া ইয়া দুনিয়া, আখিরাতকে ভুলে গেলেন, তাইলে আপনি কোন জিনিসকে অগ্রাধিকার দিলেন? আপনার বাচ্চার মালকে আপনি অগ্রাধিকার দিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, নিজের মালকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আচ্ছা, আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের মধ্যে থেকে কে বেশি কোরআন জানে, যাদেরকে ইশারা করা হলো তিনি বেশি জানেন, তাকে আগে রাখতেন কিবলামুখী করে, তারপরে এইভাবে দাফন করা হতো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের বলে ক্ষেত্রে বলেছেন, আলা শাহীদুন আলা হাউলাই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি এদের জন্য আল্লাহ দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবো। তো এখানে উদ্দেশ্য সম্পূর্ণ হাদিস বলবো না, উদ্দেশ্য হচ্ছে ওজন বুঝে, ওজন বুঝে একই কবরে কয়েকজনকে দাফন করা যায়, এমনকি দাফন কেন কাফন পর্যন্ত পড়ানো যায়, যেভাবে বলছেন ফি সাউব ওয়াহিদ, সুবহানাল্লাহ। আরেকটা কথা, ওয়াতাওয়াল্লা ইনজাল আল মাইয়িতি ওয়ালাউ কানা উনসা আর রিজাল দুনা নিসা, কবরে যখন দাফন করা হবে কবরে কে নামাবে, মৃত কে, পুরুষ না নারী? পুরুষ, এটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। দেখছ মুসলমান, ভালো করে বুঝো, বুঝা দরকার মুসলিম। কবরে দাফন করার সময় পুরুষ, জানাজা সালাতের ইমামতির জন্য পুরুষ, সাধারণ সালাতে ইমামতির জন্য পুরুষ, ঠিক না? ঠিক আলাদা খুতবা দিবেন ইমাম সাহেব পুরুষ, ইমামতি করবেন পুরুষ, হারামাইনের শরীফ হারামাই জরিফাইনের ইমামরা সব পুরুষ, ওইন মহিলা। আমরা এখন কেন বুঝি না, মহিলাকে কি আগে করা যায়? আল্লাহ তুমি হেফাজত করো, যেসব ক্ষেত্রে তাদের কাজ ওইসব ক্ষেত্রে তারা আগে। বাচ্চাকে লালন পালন করবে কে, দুধ খাওয়াবে কে, পুরুষ খাওয়াবে নাকি? বাচ্চার দেখাশোনা ওখানে, তিনি বাড়িতে থাকবেন, স্বামী বাইরে থেকে আসবে, কাজকর্ম করবে বাইরে, তিনি আসবেন, তার সেবা শুশ্রূষা করবে, বাচ্চাদের দেখাশোনা করবে। এটা হচ্ছে আসল কাজ নারীর। তোমরা তোমাদের বাড়িতে থাকো। কিন্তু এখন কিছু মানুষ রয়েছে, ওরা নারীকে মাঠে নামাতে চায়, বরং সমান করে দিতে চায়। সমান হবে কখনো? পুরুষ পুরুষ আর নারী হলো নারী। নারীকে ইসলাম যতটুকু যতটুকু অধিকার দিয়েছে, অন্য কোন তন্ত্র মন্ত্রে ততটুকু অধিকার কেউ দেয়নি। কিছু বুঝো না, নাস্তিকবাদ ছড়িয়ে দিচ্ছ। নারীকে যতটুকু ক্ষমতা দেওয়ার অধিকার, যতটুকু তারা তাদের ক্ষমতা অথবা তাদের অধিকার তাদের জন্য ভালো, পুরুষের জন্য ভালো, ততটুকু রব্বুল আলামিন তাদেরকে অধিকার দিয়েছেন, বেশিও দেননি কমও দেননি। কত ভালো অধিকার, কত ইজ্জত তাদের নারীদের। কিন্তু বর্তমানে এইসব নাস্তিকরা, কাফির কুফাররা নারীদেরকে শুধু ভোগ সামগ্রী বানাচ্ছে, আলহামদুলিল্লাহ, সত্য না মিথ্যা, উদ্দেশ্য ভোগ সামগ্রী। ভোগ সামগ্রী তো এর মধ্যে সন্দেহ নেই, নিয়মতান্ত্রিক, কিন্তু সব সময় আর একটা কিছু হলেই অ্যাডভার্টাইজ দেখবে না নারী। তোমার লজ্জা লাগে না, তোমার মেয়েকে তুমি কিরকম দাও, তোমার বোনকে কিরকম তুমি দাও, তোমার মাকে কিরকম দাও, লজ্জা নেই তোমার স্ত্রীকে কিরকম এরকম ভোগ সামগ্রী হিসাবে আরেকজনের সামনে পেশ করো। তো সেদিন একটা লোক মদিনা থেকে তারা অবস্থান করে, সম্ভবত লক্ষ্মীপুর বা এর আশপাশে বাড়ি হলে তার বক্তব্য বুঝে গেল। বলছে আগেকার মুরব্বীরা বলতো, এখনো ভালো লোক তো আছে, নারী যদি ঘর থেকে বেপর্দা বের হয় তাহলে নারী হচ্ছে বেশ্যা, সত্য না মিথ্যা বলেন তো? মুরব্বীদের কথা। আর পুরুষ ঘর থেকে বের হলে সে হচ্ছে বাদশাহ। আপনারা বলেন কিনা? কে কে বলেন একটু হাত দিন। এমনি জানো নাকি? এমনি জানেন? তাহলে সবাই বলি আলহামদুলিল্লাহ। বাংলার মাটিতে নাস্তিকবাদের ঠাঁই নেই, বাংলার জনগণ এখনো তাদের মনে ইসলাম বদ্ধমূল হয়ে আছে, ধোকা দিলে চলবে না। হ্যাঁ, শিরিক বিদাত আছে, ওইটা বাদ দেওয়াতে হবে আস্তে আস্তে করে, কিন্তু ইসলামের প্রতি মহব্বত রয়েছে বাংলার জনগণের। তাই দেখবেন কিছুদিন পরপর এরকম একটা লাভ দেয়, কিন্তু লাভ দিলে কি হয়, যত লাভ হবে তত মুসলমানদের ইমান তাজা হবে, আলহামদুলিল্লাহ। তো নারী বলছেন কবরে মৃত ব্যক্তিকে চাই নারী হোক চাই পুরুষ হোক তাকে নামাবে কে? পুরুষ। মাশাআল্লাহ, একমত সবাই। এগুলো একটা। দুই নম্বর, আচ্ছা এই যে একতা, তার কারণটা কি? কারণ এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এখনো পর্যন্ত এটা চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম পুরুষই রাখতেন, আর বর্তমানেও এ যাও দেখবেন সারা বিশ্বের যে কোনো জায়গায় যান, মুসলিম কবরস্থানগুলিতে মুসলমান পুরুষেরাই মৃত ব্যক্তিকে রাখে কোথায়? কবরে, আলহামদুলিল্লাহ। এছাড়া পুরুষ হলো শক্তিশালী নারী থেকে। এমনি ভাবে যদি নারী এখানে দাফন কার্য শরিক হয় তাহলে নারী হচ্ছে নির্বাপনযোগ্য অংশ, তার সমস্ত শরীর ঢাকার স্থান, কোন নারীর কোন অঙ্গ খোলা রাখার জায়গা নয়, তাই না? মুখমণ্ডলও ডাকবে, এমনকি হাতও ডাকবে। হাত ও পার ক্ষেত্রে তো সরাসরি দরির মজুদ পরপুরুষের সামনে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরা, মহিলা হচ্ছে আওরাত। আওরাত বলতে কি বুঝেন? মানে তার সমস্ত সম্পূর্ণ শরীর ঢাকার স্থান, সম্পূর্ণ অঙ্গ। এবারে যদি মহিলা এই দায়িত্ব নেন, হয়তো তার শরীরের কোন অঙ্গ প্রকাশ পাবে পরপুরুষের সামনে, এটা জায়েজ না। অন্যদিকে আরো এরকম হলে পরবর্তীতে আরো অনেক কিছু হতে পারে। তো মৃত ব্যক্তিকে কবর রাখার দায়িত্ব নেবেন পুরুষেরা, মহিলা না নয়। আর এর পুরুষদের মধ্যে কে বেশি অধিকার রাখেন? বলছেন, আউলিয়াউল মাইয়িতি আহাক্কু বিইনজালিহি, মৃত ব্যক্তির উত্তরাধিকারী যারা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যে যত কাছাকাছি নিয়মতান্ত্রিক, সে বা তারা তাকে মাটিতে নামাবার হকদার বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া উলুল আরহামি বাযুম আওলা বিবাযিন ফি কিতাবিল্লাহ, আত্মীয় স্বজন যাদের জরায়ুর সম্পর্ক রয়েছে, রেহানের সম্পর্ক রয়েছে, তারা একজন আরেকজন থেকে অধিক কাছাকাছি আল্লাহর কিতাবে। তাই ওই হিসেবে যখন বাপ মারা গেছেন, বাপের বেশি কাছাকাছি বলি বা উত্তরাধিকারীকে তার ছেলে, ঠিক না? তো সেদিন আমাকে হোয়াটসঅ্যাপে কে যদি বলল প্রশ্ন, বাপ ছেলেকে কি গোসল দিতে পারে, ছেলে কি বাপকে গোসল দিতে পারে, এরকম জানি কি জানি বলেছে, পারবে কিনা বলেন তো? অবশ্যই, এখানে কি অসুবিধা? এক্ষেত্রে একটি হাদিস পেশ করছেন, বলছেন, বলে হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছি। আল্লাহু আকবার! আলী, আলী তার বেশি কাছাকাছি, তার চাচাতো ভাই, আবার মেয়ের জামাই। فذهبت انظر ما يكون من الميت فلم ارى شيئا وكان طيبا حيا وميتا صلوات الله وسلامه عليه। তোরা আমি দেখলাম মৃতদের মধ্যে সাধারণত একটু বেশ কম হয় না, এখানে ওগুলো আছে কি? বলছে, আমি এর মধ্যে কিছুই দেখতে পাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে যেভাবে পবিত্র ছিলেন, দুষ্মুক্ত ছিলেন, মারা যাওয়ার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্মুক্ত ছিলেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দ্বারা যারা দাফন কার্যের দায়িত্ব নিয়েছেন, কবরে রাখার দায়িত্ব যারা নিয়েছেন, তারা হলেন চারজন। একজন আলী, আরেকজন আব্বাস, আরেকজন ফহদ, আরেকজন সালেহ, মৌলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস, মুক্ত কৃতদাস। এই চারজন, বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কবর রেখেছেন দাফন করতে, কার্যের সময় দাফন করেছেন, এরা চারজন, এক আলী, আরেক কে, আর আব্বাস, আরেকজন ফজল অর্থাৎ ফজল বিন আব্বাস, আরেকজন সালেহ, এই চারজন। সালেহ কে? বললেন মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তকৃত দাস। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর ছিল লাহদি, ونصب عليه اللبن نصبا. النبي الكريم صلى الله عليه وسلم القبر الوقت قطعت كهذا نيوم تنتريك. أخرجه الحاكم وعنه البيهقي بسند صحيح، حديث صحيح. استفسرت جزاكم الله خير. أركب الطالب من ويجوز للزوج ان يتولى بنفسه دفن زوجته. পুরুষ মানে স্বামী তার স্ত্রীকে দাফন করতে পারে, বুঝতে পারছেন, দাফনের সময়। আর গোসল দেওয়ার ক্ষেত্রে আপনারা শুনেছেন আগে হাদিস, এটা হচ্ছে দাফন কার্য, কারণ দাফন কার্য তো পুরুষ ছাড়া করতে পারেন নারী। তো বলছেন স্বামী তার স্ত্রীকে দাফন করতে পারে, এ দায়িত্ব সে নিতে পারে, কারণ এই ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত রেওয়ায়েত আছে, যার সারাংশ বলছি, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কাছে গেলেন, আয়েশার কাছে। তো আয়েশা বলছেন ওয়া রাসা, তার মাথায় ব্যথা হচ্ছিল আর কি, তো এরকম কথা, হে আমার মাথা বেশি ব্যথা হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তাকে বললেন যে আমার মন চায় ওই সময় ওটা, ওই সময় ওটা তুমি যখন মারা যাবে ওই সময় যখন আমি জিন্দা থাকি, আমি যদি জিন্দা থাকি তাহলে আমি কি করব, তোমাকে নিয়মতান্ত্রিক তোমাকে প্রস্তুত করব, গোসল ইত্যাদি সব দিব আর তোমাকে দাফন করব। বলেন সুবহানাল্লাহ। أخرجه أحمد إسناد صحيح على شرط الشيخين، وهو في صحيح البخاري بنحو مسلم مختصر، حديث البخاري ومسلم هاتي. طب ولمت محمد رسول الله صلى الله عليه وسلم قال استيك دي بول جديد مي أمر من تايتي وددت في مراجل أمي جندة تكلي قال أمي تماكي شندر قربو غسل لكو كفن قرابو تربر دافن قربو تمر كفن. যদি স্বামী স্ত্রীকে দাফন করা নাজায়েজ হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলেন? শরীয়ত আমরা শিখলাম নবী থেকে, তাহলে আর কারো কথা চলে? আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এক্ষেত্রে বলছেন এটা শর্ত হলো, লাকিন যালিকা মাশরুতুন বিমা ইযা কানা লাম ইয়াতা তিলকা আল-লাইলা ওয়া ইল্লা লাম ইউশরা লাহু দাফনুহা। তবে শর্ত হচ্ছে এটা যে তিনি রাত্রে স্ত্রী সহবাস করবেন না, স্বামী তার স্ত্রীকে দাফন করবে এই শর্তে যে সে রাত্রে কি করেনি, স্ত্রী সহবাস করেনি, এটা শর্ত বলছেন। কারণ এক্ষেত্রে হাদিস মজুদ, তাইলে এরকম যদি হয় তাহলে তিনি দাফন করবেন না, অন্য লোক দাফন করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রেওয়ায়াত, তিনি বলছেন শাহিদনা ইবনাতান লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন আলাল কবর ফারাআইতু আইনাইহি তাদমাআন সুম্মা ক্বাল হাল মিনকুম মিন রাজুলিন লাম ইউকাফিল লাইলাতা আহলাহু ফাকালা আবু তালহা নাআম আনা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ফানজালা قال فنزل في قبرها فقبرها. وفي رواية أن رقية رضي الله عنها لما ماتت قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل القبر رجل قارب الليلة أهله، فلم يدخل عثمان بن عفان رضي الله عنه القبر. أخرج الرواية الأولى البخاري في صحيح والطحاوي في المشكري. شش برجنطور আনাস বিন মালিক বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ের জানাজায় উপস্থিত ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে বসা ছিলেন, তখন দেখলাম তার দুই চোখ দিয়ে পানি বাসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মেয়ে মারা গেছে, কান্দেন না, বুঝা গেল তারা কান্না সুন্নত, মানা গুণটা বলেন তো। হ্যাঁ, মানা হচ্ছে বিলাপ করা, চিল্লিয়ে চিল্লিয়ে মানুষ, কিন্তু আপনি কাঁদবেন, সবর করতে হবে, চিল্লাবেন না, সংযম জরুরি, সংবরণ জরুরি, ধৈর্য জরুরি, কিন্তু আপনি আপনার মনে মনে যে দুঃখ আসবে না, এটা হতে পারে না। এটা এটা কি মানুষ, তার নিজের মেয়ে মারা হবে, নিজের ছেলে মারা খালি হাসে হবে, এটা ইনসান না, হাইওয়ান, হাইওয়ান পর্যন্ত সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি দেখবেন যদি একটা হাইওয়ানের বাচ্চা মারা যায় দেখবেন কতটুকু কাঁদে সে, দেখেছেন? কিন্তু এই জীবজন্তুর কেসটা আমি আগে দেখেছি, আগে দেখতাম, বুঝতে পারছেন? জীবজন্তুর কেসটা, হ্যাঁ, হাতির বাচ্চা মারা গেছে, হাতি, সুবহানাল্লাহ, আর হাতি লাগে কাক, আমার দেশে আগে দেখি ছোটবেলা সরাসরি কাক মারা গেলে সারা এলাকার কাক এসে জড়ো হয়ে যায়, দেখেছেন আপনারা? তো তোমার বাচ্চা যদি মারা যায় তোমার মনে ব্যথা আসবে না? অবশ্যই দুঃখ লাগবে, দুঃখ যদি না লাগে তাহলে এটা কোনটা? তারপর বললেন, হাল মিনকুম মিন রাজুলিন লাম ইউকালিদিল লাইলাত আহলাহু, তোমাদের মধ্যে থেকে কেউ কি আছে যে তার পরিবারের সাথে স্ত্রী সহবাস করেনি? আবু তালহা বললেন, আমি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, তাহলে রুকাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম নাকি? ও আমাদের দেশে কেউ রুকাইয়া না বলে রুকিয়া রুকিয়া বলে, রুকাইয়া না বলে অনেকে রুকিয়া বলে, রুকাইয়া। আচ্ছা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন ব্যক্তি যেন কবরে না প্রবেশ না করে গিয়ে তার স্ত্রীর সাথে সহবাস করেছে আজকে রাত্রে। তখন উসমান বিন আফফান কবরে যাননি, অন্যরূপ জেগেছে, আর এটাই হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা তো আর এদিকে খেয়াল করি না, এটা মাশাআল্লাহ শেখ শেখ নাসিরুদ্দিন আলবানী এটা উল্লেখ করেছেন, হাদিসটি বলেছেন বুখারী, তাহাওয়ি, হাকিম, বাইহাকি, আহমদ ইত্যাদি কথা বলছেন, কিন্তু ঐতিহাসিক দিক দিয়ে অবশ্য রুকাইয়া ভাই কেউ কেউ এরকম বলেছেন, কিন্তু আসল সাবিত, মূল প্রমাণিত, এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যদি স্বামী তার স্ত্রীকে দাফন করে কোনো অসুবিধা নাই, তবে এই শর্তে সে রাত্রে যেন কি না করে, স্ত্রী সহবাস না করে। স্পষ্ট তো? আরেকটা জিনিস দ্রুত, আরো 10 মিনিট চলবে ক্লাস। মৃত্যুকে দাফন করার যখন কবরে রাখবেন কিরকম রাখবেন বলছেন, প্রবেশ করা হবে মৃতকে, এরকম করে এদিক থেকে আমি দেখেছি, এখানে আপনারা হয়তো দেখেছেন, তাই না? এদিক থেকে তার উপরে তোমার মাথায় এদিকে যেমন আর কি, তো এরকম করে এদিকে দিকেই তারা এনে রাখেন, শুননা মাশাআল্লাহ। কারণ বলছেন হাদিস আবি ইসহাক قال اوصل حارث ان يصلي عليه عبد الله بن يزيد فصلى عليه ثم ادخله القبر من قبل رجلي القبر قبري وقال هذا من السنه حارث وصيت করে গেলেন যে عبد الله بن يزيد যেন তার সালাত পড়ান জানাজার সালাত তখন তিনি তার জানাজার সালাত পড়ালেন আর তাকে যখন কবরস্থ করলেন তার কবরের পায়ের দিক দিয়ে তাকে কবরস্থ করলেন কবর রাখলেন আর বললেন হাযা মিনাস সুন্নাহ এটাই হচ্ছে সুন্নাহ আখরাজাহু ইবনু আবি শাইবা ফিল মুসন্নাফ হাযা ইসনাদ সহীহ ইত্যাদি বিষয়ে তাহলে এটাই হচ্ছে সুন্নাহ কথা বলছেন তবে যদি কবরের দিকে এমন জায়গা নাই এরকম হয় বাই চান্স এদিকে রাখা সম্ভব না তাহলে অসুবিধা নাই ওইটা আরেক ব্যাপার কিন্তু এটা হলো কি সুন্নাহ এটা ওয়াজিব বলেন না সুন্নাহ আলহামদুলিল্লাহ এভাবে আরেকটি রওয়ায়েত তিনি এখানে পেশ করছেন ওইটা আখরাজাহু আহমদ ইবনু আবি শাইবা ওয়া সুনানুহু সহীহ ইবনে সিরিন থেকে তিনি বলেন কুনতু মা আনাসিন ফি জানাজাতিন فامر بالميت فسلل من قبل رجل القبر او قبري আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সাথে এক জানাজায় ছিলাম তখন তিনি মৃতের ক্ষেত্রে মৃতের ক্ষেত্রে নির্দেশ দিলেন তাকে রাখার জন্য তখন তাকে কবরের পায়ের দিকে হতে আস্তে আস্তে করে নামানো হলো সুল্লা শব্দ কি আস্তে আস্তে করে আরামসে আচ্ছা যখন কবর রাখা হয় এরকম এরকম রাখা না আস্তে আস্তে করে বলে ঠিক না এটাই সুন্দর কথা বলেছেন আলহামদুলিল্লাহ এরপরে যে কথা মাইয়িতকে রাখবেন কিরকম ওয়াজআলুল মাইয়িতা ফি কবরিহি আলা জানবিহিল ইয়ামিন ওয়াজহুহু কিবালাতাল কিবলা ওয়া রাসুহু ওয়া রিজলাহু ইলা ইয়ামিনিল কিবলাতি ওয়া ইয়াসারিহা আলা হাযা জারা আমালু আহলিল ইসলাম মিন আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা ইয়াউমিনা হাযা ওয়া হাকাযা কুল্লু মাকবারাতিন আলা যহরিল আরদ এটি হচ্ছে সুন্নাহ কিন্তু এটা শেষ কথা কিন্তু একটু অসুবিধা কারণ বাংলাদেশে এরকম রাখা হয় না কিরকম দেখবেন ডান পার্শ্বে শুয়াবে তার ডান পার্শ্বে আমরা যখন ঘুমাই রাত্রে সুন্নাত কোন দিকে ঘুমানো ডান পার্শ্বে না তো ডান পার্শ্বে করে তাকে শুয়াবে তাকে রাখবে তার মুখ হবে মুখমণ্ডল কিংবা মুখী তার মাথা আর দুপা কিবলার ইয়ামিন দিকে আর বাম দিকে হবে ডান দিকে বাম দিকে তো এরকম যেমন এটা কিবলা সামনে হ্যাঁ তো এদিকে এদিকে মাথা আর এদিকে কি পা বুঝতে পারছেন তো ডান দিকে শোয়ানো হবে রাখা হবে মুখমণ্ডল কিবলার মুখে হবে এটা হলো সুন্নাহ বলছেন আল্লাহ রসুল সময় আসেন জমানা থেকে এই জমানা পর্যন্ত এটা চলে এরকম তিনি বলছেন পৃথিবীর যে কোনো জায়গায় কবরস্থানে এরকম এরকম রাখা হয় কিন্তু বলি তো বাংলাদেশে কি সাধারণ সিন্ধুকে কবরে যখন রাখা হয় এরকম রাখে শুধু মুখটা এরকম করে বাকি এরকম ঠিক না এর দ্বারা বোঝা গেল সুন্নত হচ্ছে এটা আমি এটা বলি না আপনারা সুন্নতের উপর আমল করবেন বুঝতে পারছেন লাহদি খাওয়ার অথবা সিন্ধুকে খাওয়ার যেরকম ডান পার্শ্বে রাখলে নিয়ম কেন্দ্রিক এবার আপনি ঘুমান এরকম বুঝতে পারছেন এরকম করে না শেখ ইবনুল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তো এক জায়গায় বলেছেন এটা সম্ভবত এরকম রাখে যারা জানে না তিনি তার এটা ইলম নেই যে কোনো মজবুত আছে বুঝতে পারছেন ইবনুল উসাইমিনকে প্রশ্ন করা হলো কে কে এরকম করে বলে লা আমার জানার মতে কোনো মজবুত আছে বলে আমি জানি না কোনো আলেম বলেছেন এটা জানি না তবে যদি কেউ এরকম করে তাহলে সে হয়তো মূর্খ এই জন্য তা করে তাই যাই হোক আপনারা আমরা যদি আমরা কোনো দায়িত্ব নিই এরকম তাহলে আমরা মৃতকে দাফন করবো কিরকম তাকে কিরকম কবর রাখবেন ডান পাশে মাথা কিবলামুখী যেভাবে আমরা চেহারা চেহারা মরা কি হবে না চেহারা বলি মর বলছি চেহারা মুখ মন্ডল কোন দিকে কিবলামুখী এবারে যখন কবর রাখবে, রাখার সময় কি বলবে? বলছে বিসমিল্লাহি ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহ, অথবা বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এই ক্ষেত্রে আব্দুল্লাহ বিন উমর কর্তৃক বর্ণিত রিওয়ায়াত আছে, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ওয়াদা আল মাইয়িত ফিল কবর, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতকে কবর রাখতেন, তখন বলতেন বিসমিল্লাহ ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এমনিভাবে অন্য শব্দে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নির্দেশ, ইযা ওয়াদাতুম মাউতাকুম ফিল কুবুরি ফাকুলু, তোমরা যখন কবরে তোমাদের মৃতদেরকে রাখো তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, অথবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা হলো সুন্নাহ, কথা বুঝছেন? এটা হলো সুন্নাহ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত তরিকা। কথা বুঝছেন? আল্লাহর নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত পদ্ধতিতে আমরা তাকে দাফন করলাম, বুঝতে পারছেন? কবর আরেকটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাহ, যিনি কবরে থাকবেন তাকে কবরে রাখার পরে কাঁচাই দিয়ে রাখা হবে, তো তারপরে সবাই তিন আজলা মাটি দিবে, এরকম করে তিন আজলা। আপনারা এখানে দেখেছেন এটা হচ্ছে সুন্নাহ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন সাল্লা আলা জানাযাতিন থুম্মা আতাল মাইয়িতা ফাতা আলাইহি মিন কিবালি রাসিহি থালাথান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার সালাত পড়লেন, তারপর মৃতের কাছে এসে তার মাথার দিক হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আজলা মাটি ঢাললেন। তো এটা সুন্নাহ, এখানে কমপক্ষে দেখুন সবাই এরকম করে, আলহামদুলিল্লাহ। আখরাজ ইবনু মাজাহ হাদিসটি আলোচনা করেছেন, হাদিসটি গ্রহণযোগ্য। কবরে রাখার পরে বা তার দাফন কার্য শেষ করার পরে তো একটি কাজ সুন্নাহ, এক নম্বর আন ইউরফা আল কবর আনিল আরদি কালিলান নাহওয়া শিবরিন ওয়ালা ইউসাওয়া বিল আরদি, কবরকে এক মুকুট পরিমাণ উঁচু রাখা হবে কুব্জের মতো, কথা বলছেন কিনা? এক বিঘত, এর থেকে বেশি না, একদম মাটির সাথে সমান্তর রাখা হবে না। আপনারা এখানে দেখছেন কবর, বুঝছেন? প্রায় এরকম দেখলে যাবেন তখন দেখবেন কি এরকম করে রাখা হয়, এটা হচ্ছে কুব্জের মতো উঁচের কুব্জি আমরা দেখতে পাই। ওদালি কালিয়ে ওলা ইহান, যেন মানুষ বুঝতে পারে এখানে কবর আছে, এটা বুঝে গেল কবর থাকবে কবরের মতো, কবর কে বাগান বানাবেন না। আমাদের দেশে অনেক জায়গায় কবরকে বাগান বানিয়ে দেয়, ইন্নালিল্লাহি, মানুষ জানবে এখানে কবর, আমাকে একদিন কবরে আসতে হবে, আপনি কবরকে বানিয়ে বাগান বানিয়ে দিলেন, আম বাগান হলো কত বাবা সে বাগান সমান করে দিবে, কারণ জাবির রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়েত আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কবর রাখা হয়েছে এটা হচ্ছে লাহদি বা বগলি কবর, তার উপর কাঁচাই রাখা হয়েছে আর তার কবর জমি থেকে এক বিঘত পরিমাণ উঁচু রাখা হয়েছে। রাওয়াহু ইবনু হিব্বান ফি সহীহ ওয়া বাইহাকী ওয়া ইসনাদুহু হাসান, কথা বুঝতে পেরেছেন? হাদিস সহীহ। এমনি ভাবে আরো রওয়ায়াত তিনি উল্লেখ করেছেন কবর এরকম কুব্জের মতো হবে। তবে ওই এবারে বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাকিস্তান ইন্ডিয়া কবর রাখার পরে তারা অন্যরকম বলে, হ্যাঁ এরকম বলো এরকম বলো, কোন কোন জায়গায় আছে বলে নাকি? এটা ঠিক না, এটা হলো হাদিস মওদু, এরকম ঠিক না। হ্যাঁ, তবে এক্ষেত্রে সুন্নত কি? كان النبي صلى الله عليه وسلم اذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لابيكم استغفروا لاخيكم وسالوا له التثبيت فانه الان يسال, سنته له دفن করার পরে তার জন্য দোয়া করা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মৃতকে লাশকে দাফন করার পরে ওখানে দাঁড়িয়ে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চেয়ে দোয়া করো, ইস্তিগফার পাঠ করো, আর দোয়া করো আল্লাহ যেন তাকে সাবিত রাখে, কথা সুন্দরভাবে যেন প্রশ্নের উত্তর দিতে পারে, দিনের উপর যেন আল্লাহ সাবিত রাখে। কারণ তাকে এখন প্রশ্ন করা হচ্ছে, কি প্রশ্ন করা হয়, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে সলাবাত মুহাম্মদ ইসলাম, এই তিনটি প্রশ্ন তো, আর কিছু আমরা জানি কিনা, এটা তো প্রশ্ন, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। আচ্ছা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তাহলে ওখানে কি জিজ্ঞেস করা হবে, তোমার মজহব কি, তোমার পীরকে, তোমার বাবাকে, তোমার দাদাকে, তোমার পরদাদাকে, আর অমুকে জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হবে প্রথমে রব, তোর রবকে, আমাদের সবার রবকে আল্লাহ, আর একটা প্রশ্ন তোমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা বলেন তো, আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর না চলেন, তাহলে ওখানে কি জবাব দিতে পারবেন না, আমার নবী মুহাম্মদ নবীর তরিকায় চলতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সালাত নবীর তরিকায় ঠিক না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাজার সালাত নবীর তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাফন কার্য সম্পন্ন করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, হজ সম্পাদন করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সালাত করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, যাকাত আদায় করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সিয়াম পালন করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, অর্থাৎ মুসলিম যাবতীয় কাজ করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। হাত নামান, যদি এরকম হয় হাদিস সহিহ আছে আলা তুল হাদিস, ঠিক আছে না, ভি মুশকিল, বলছে আমি তো মধুম মানে তো ওই মুশকিল, মধুম মানো আমি বাজার দিচ্ছি না, ঠিক আছে, কিন্তু দেখেন শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি এই মসজিদে হাম্বলি মাযহাবের কিতাব পড়াতেন, যাদুল মুস্তাকলা বুঝছেন, হাম্বলি, আমি তার দরজে উপস্থিত, আরো বিভিন্ন কিতাব উসুল দেখবেন ওগুলো পড়াতেন, কিন্তু বলতেন আলোচনা করার পরে, অনেক আলোচনা, এটা মধুব এরকম কিন্তু সহি এরকম, সুবহানাল্লাহ, কি বলতেন, মধুব এরকম কিন্তু সহি বিশুদ্ধ রাজেহ হচ্ছে এটা, আল্লাহ নবীর ফরমান এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলেন তো এখানে মজহব থাকলো, অসুবিধা কি, আপনি জানেন একজন আলিমকে জিজ্ঞেস করলেন, অসুবিধা নেই, কিন্তু যদি জানেন এই মজহব এটা ঠিক না, এক্ষেত্রে মজহব বাতিল অথবা সঠিক না অথবা দুর্বল, তখন আপনার এটা পরিত্যাগ করবেন, কোন অসুবিধা আছে, আপনি তখন কি আপনাকে কেউ আপনাকে গালি দিতে পারে, ও হয়তো বলবে হ্যাঁ মধব ছাড়লে হ্যাঁ ফাঁসি হয়ে গেছে, ইন্নালিল্লাহ এরকম বলে, আমাদের আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধব করোনা নবী বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে আসন করেন, সবাই বলে গেছে আইমা ইকরাম ইদা সহহাল হাদিস ফাহু মাযহাবি, হাদিস সহি হলে ওইটা কি আমার মত, তাহলে ইমাম বুখারী দোষ করেছেন, ইমাম মালিক দোষ করেছেন, ইমাম শাফি দোষ করেছেন, ইমাম আহমদ দোষ করেছেন, লা। আচ্ছা বলেন তো আপনার উস্তাদ আছেন একজন, আপনি আপনার উস্তাদের কথা মানেন ঠিক না, আমরা উস্তাদেরকে মানি না, আমিও তো মানি, কিন্তু উস্তাদ যদি মনে করেন একটা মশালা বলেছেন যেটা গলত, আপনি এটা মানবেন না, মুশকিল উস্তাদ, তুমি মধুবাবি কিতাব পড়ে আছো, তোমাদের উস্তাদ তোমার উস্তাদ ওইটা সব জানতে পেরেছো, আগে উনারা জানতেন না অনেক হাদিস, সবার মধ্যে ত্রুটি ছিল, তারা বলে গেছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি বলেছেন, আমার কথা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কথার বিরোধী হয়, আমার কথাকে তোমরা দেয়ালের উপর ছড়বে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উপর আমল করবে। ইমাম আবু হানিফা বলেছেন, যদি আমার কথা কোন সাহাবীর কথার বিপরীত হয়, সাহাবীর কথাকে অগ্রাধিকার দিবে আর আমার কথাকে দেয়ালের ওপারে ছুঁড়ে মারবে। বলেন সুবহানাল্লাহ। আবু হানিফা আদেশ করেছেন, তার দেয়াল নিয়ে তিনি ফতোয়া দিয়েছেন। তাই আবু হানিফা আমাদের ইমাম রহমতুল্লাহ আলাইহি, বুঝতে পারছেন? কেউ যারা ভালো কোরআন সুন্নাহর অনুসারী, খবরদার কেউ যেন কোন ইমামকে তুচ্ছ না ভাবে, কোন তুচ্ছ ভাবা জায়েজ না। গালি দিবে কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইনসান হায়ওয়ান, এদেরকে উম্মাহ কবুল করেছে, এদেরকে উম্মত কি করেছে, কবুল করেছে। যত বড় বড় মুহাদ্দিসিন উলামা, শেখ ইবনে বাজ, আইমে কামের নাম রহমতুল্লাহ আলী বলতেন, ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলী বলতেন, বুঝতে পারছেন? শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিস যাচাই বাছাই করেছেন অনেকটা, দেখবেন কোন ইমামের নাম আসলে রহমতুল্লাহ আলী বলতেন, দোয়া করতেন। তুমি না জেনে না বুঝে বক্তব্য, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলীর মতো মানুষ কত ইজ্জত। আইমা কিরামদের মধ্যে শেখ ইবনে উসাইমিন বলেছেন রহমতুল্লাহ আলী, এই চার ইমামের ক্ষেত্রে, অর্থাৎ ইবনে তাইমিয়ার কথা আমরা বল সাক্ষ্য দিতে পারি, এরা যেন সুবহানাল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া সাক্ষ্য দিতে পারি, কারণ এদেরকে ইমা উম্মাহ এদের ক্ষেত্রে ইজমা বা একমত ওরা ভালো লোকছে, ঠিক না? ও শিয়ার এগুলো ভালো, কিছু লোক আছে শুধু দোষ উন্মোচন করে, দোষ খালি এটা গোপনীয় দোষ, স্পষ্ট না, এটা পেশ করবেন না, ভেঙে রাখবেন। মান সাতারা মুসলিমান তারপরে কি সাতারাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামা, যদি কোনো মুসলিম কারো দোষ ঢেকে রাখে, রব্বুল আলামিন তার দোষ কিয়ামতের দিন ঢেকে রাখবেন। তাই আমার ভাইরা, আইমে কালাম, আইমে কালাম, ইমাম ওয়ালিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, এদের ইজ্জত আছে, কিন্তু তার মানে এটা নয় যে তাদের কথা যদি সহি হাদিসের বিরুদ্ধে হয় তোমার আমরা তাদের কথা মানবো, এটা না। বরং তারা বলে গেছেন, ইদা সহ্হাল হাদিসু ওয়া হুয়া মাযহাবি, হাদিস সহি হলে ওইটি আমার মতামত। তাই আমরা যেন ই আদর্শে চলি, আর আমাদের আদর্শ একমাত্র আদর্শ কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমিন। আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন। আল্লাহ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা যেন চলতে পারি, যাবতীয় দেওয়া ইবাদত সম্পাদন করতে পারি, সেই তৌফিক আতা করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.